জলা দি গেলা রে, নয়নের কাজল পরানের বন্ধুরে, না দেখিলে পরন পরে কি দুঃখ দি গেলা রে, নয়নের কাজল পরানের বন্ধুরে, না দেখিলে পরন পরে, না দেখিলে পরন পরে। না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালঙ্কের উপরে, না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালঙ্কের উপরে, চিঠির সিন্দুরে রাখিব বন্ধুরে, চিঠির সিন্দুরে রাখিব বন্ধুরে, বীরের সমিডরে, বীরের সমিডরে। বন্ধু পরপাশি পরের ঘরে আসি, এত ঘুমে কানে ধরে, ও বন্ধু পরপাশি পরের ঘরে আসি, এত ঘুমে কানে ধরে, কয়লা করে ধনি বহাইল রজনী, কয়লা করে ধনি বহাইল রজনী, না ডাকি ননদিনীর ডরে, না ডাকি ননদিনীর ডরে। নারীর প্রেম গাছে কীট না কই রাছে, বস্র খসি খসি পরে, নারীর প্রেম গাছে কীট না কই রাছে, বস্র খসি খসি পরে, কহে আসকোরালি সাধু সত জানে, কহে আসকোরালি সাধু সত জানে, উদাসী বানাইল মোরে, উদাসী বানাইল মোরে।